পীর আউলিয়ার পুণ্যভূমি আমাদের বাংলাদেশ, এই সকল আউলিয়া কেরাম দিন কায়েম করার গভীর প্রত্যয় নিয়ে তিলে তিলে জীবন উৎসর্গ করেছেন নির্মল চরিত্র আর সুন্নতে নববীর কঠোর অনুশীলনের মাধ্যমে। সকল বাধা অতিক্রম করে তারা আবাদ করেছেন এই দেশ। পীরাউলিয়ারে পুণ্যভূমি সোনার বাংলাদেশ, দিনের তরে যারা লড়ে জীবন করে শেষে, জীবন করে শেষ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষে, জীবন করে শেষ পীরাউলিয়ার পুণ্যভূমি সোনার বাংলাদেশ, দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ, জীবন করে শেষ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ, জীবন করে শেষ পীরাউলিয়ার পুণ্যভূমি সোনার বাংলাদেশ, দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ, জীবন করে শেষ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ, জীবন করে শেষ আল কোরআনের বিধান মতে যারা জীবন গড়ে, হায়রে যারা জীবন গড়ে রাসূল পাকের পথে চলে তারা কি আর মরে, হায়রে তারা কি আর মরে আল কোরআনের বিধান মতে যারা জীবন গড়ে, রাসূল পাকের পথে চলে তারা কি আর মরে আল কোরআনের বিধান মতে যারা জীবন গড়ে, রাসূল পাকের পথে চলে তারা কি আর মরে তারাই হলেন খাঁটি অলি নেই যে দিদালেশ, দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ, জীবন করে শেষ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ, জীবন করে শেষ পীরাউলিয়ার পুণ্যভূমি সোনার বাংলাদেশ, দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ, জীবন করে শেষ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ, জীবন করে শেষ আধার ঘেরা এই জমিনে ছিল নাহি আলো, হায়রে ছিল নাহি আলো বেদিনিয়ার জালিয়াতের ছিল তমস কালো, হায়রে ছিল তমস কালো আধার ঘেরা এই জমিনে ছিল নাহি আলো, বেদিনিয়ার জালিয়াতের ছিল তমস কালো আধার ঘেরা এই জমিনে ছিল নাহি আলো, বেদিনিয়ার জালিয়াতের ছিল তমস কালো দূর করিতে পণ করিলেন শক্ত হাতে বেশ, দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ, জীবন করে শেষ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ, জীবন করে শেষ পীরাউলিয়ার পুণ্যভূমি সোনার বাংলাদেশ, দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ, জীবন করে শেষ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ, জীবন করে শেষ শক্ত হাতে দিন কায়েমে করতে নাহি ভয়, হায়রে করতে নাহি ভয় মারিয়ে যেতেন বাতিল সদা হইত ন্যায়ের জয়, হায়রে হইত ন্যায়ের জয় শক্ত হাতে দিন কায়েমে করতে নাহি ভয়, মারিয়ে যেতেন বাতিল সদা হইত ন্যায়ের জয় শক্ত হাতে দিন কায়েমে করতে নাহি ভয়, মারিয়ে যেতেন বাতিল সদা হইত ন্যায়ের জয় বাতিল মতো পদে দলে আবাদ করেন দেশ, দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ, জীবন করে শেষ দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ, জীবন করে শেষ পিরাউলিয়ার পূর্ণ ভূমি সোনার বাংলাদেশ, দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ, হরে জীবন করে শেষ, দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ, হরে জীবন করে শেষ। তাদের দেখে পালিয়ে যেত সপ্তাগুতের দল, হরে সপ্তাগুতের দল, কোরআন সুন্নার পথটি ধরে থাকতো অবিচল, হরে থাকতো অবিচল। তাদের দেখে পালিয়ে যেত সপ্তাগুতের দল, কোরআন সুন্নার পথটি ধরে থাকতো অবিচল, তাদের দেখে পালিয়ে যেত সপ্তাগুতের দল, কোরআন সুন্নার পথটি ধরে থাকতো অবিচল। হাকতো তারা নারায় তাকবীর ধ্বনির বিকট রেশ, দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ, হরে জীবন করে শেষ, দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ, হরে জীবন করে শেষ। পিরাউলিয়ার পূর্ণ ভূমি সোনার বাংলাদেশ, দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ, হরে জীবন করে শেষ, দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ, হরে জীবন করে শেষ। পিরাউলিয়ার পূর্ণ ভূমি সোনার বাংলাদেশ, দিনের তরে যারা লড়ে জীবন করে শেষ, হরে জীবন করে শেষ।